তিনি ভগবান নির্ভর করে এসেছেন। আর একটা শব্দ আসতো, প্রারব্ধ প্রারব্ধ পূর্বকৃত কর্ম অনুযায়ী যা করে আছো সেই হিসাবে তুমি ফল তো পাবে। সেই জন্য প্রারব্ধের একটা কথা বা প্রারব্ধ শব্দটা আমাদের শাস্ত্রে, ধর্মশাস্ত্রে বা আমাদের লোক লোক ব্যবহারেও খুবই প্রয়োগ হয়। এটা আছে, সেটাকে অস্বীকার করা যাবে না। অজ্ঞান যখন আছে তখন কর্ম, কর্ম থেকে শরীর, শরীর থেকে কর্ম, কর্ম থেকে শরীর, এই অনাদিকাল থেকে এই ধারায় চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে কোনটা আগে কোনটা পরে, যে আগে কর্ম না আগে শরীর, শরীর ছাড়া কর্ম হবে না, কর্ম ছাড়া শরীর হবে না, তাহলে কোনটাকে আগে বলবো? তখন বলে যে একটা যখন চেন তৈরি হয়ে যায়, একটা সার্কেল তৈরি হয়ে গেছে, তখন আর যদি আমি সেটার থেকে খুঁজতে যাই যে কোথা থেকে শুরু হয়েছে, তখন সেটা খুঁজে পাওয়া মুশকিল। সেটা দিয়ে চিন্তা করে লাভ নেই কোথা থেকে আগে, কিন্তু এখন তো বুঝতে পারছি যে কর্ম থেকে ফল, কর্মের ফল পাওয়া যায়, এবং এটা বিজ্ঞান ভিত্তিক, কর্মের ফল বিজ্ঞান ভিত্তিক, যে কর্ম করলে তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমাদের যখন বলা হয় যে একটা নিষ্কাম কর্ম করো, নিষ্কাম কর্ম করো, তাহলে তার ফলগুলো কোথায় যাবে? বিজ্ঞান বলছে প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এবং শাস্ত্র সে কথা মান্যতা দিয়েছে, কর্ম করলে তার ফল পেতেই হবে। এই জন্য কি করছে, নিষ্কাম কর্ম করে, কিন্তু কর্ম তো করছো, তার ফলটা যাবে কোথাও? দেখো একটা সামান্য বলি, একটা মনে করো ক্যাম্বিস বল বা একটা প্লাস্টিকের বলকে যদি আমি মাটিতে ফেলি বা দেয়ালে মারি, সেই বলটা ঘুরে আবার আমার হাতে চলে আসে, কিন্তু তুমি বালির উপরে ফেললে বালিতে, সে বলটা জাম করবে কি করবে না? এনার্জি তো কখনো নষ্ট হয় না, এটা কনভার্ট হতে পারে। হ্যালো, হ্যাঁ মহারাজ, মাঝে মাঝে না কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না, এখন পাচ্ছি, মাঝে মাঝে সাউন্ড আসছে না। আমার তরফ থেকে আসলে আজকে এখানে না খুব বাইরে ঝড় ঝড় বৃষ্টি হচ্ছে, কারণ আমি বলতে পারবো না। ঠিক আছে, প্রণাম মহারাজ, আপনি কি প্লিজ রিপিট করবেন, কিচ্ছু শোনা যায়নি। হ্যাঁ, আমরা প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তা বিজ্ঞানও বলছে কর্মের রিয়াকশন হয়, একটা রিয়াকশন আছে বৈজ্ঞানিক থিওরি, আবার আমাদের শাস্ত্রও বলছে কর্মের তো ফল তো পেতেই হবে। তাহলে আমরা যখন বলছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু ক্রিয়া তো একটা হচ্ছে, তাহলে সেই ক্রিয়ার ফলটা যাবে কোথায়? আমি দৃষ্টান্ত দিয়ে বোঝাবার জন্য বললাম যে একটা মনে করুন প্লাস্টিকের বলকে বা সামান্য একটা রবারের বলকে যদি আমরা দেওয়ালে ছুরি বা মাটিতে ফেলি, সেটা বাউন্স করে উপরে উঠে আসে, কিন্তু যদি একটা লোহার বলকে বালির মধ্যে ফেলা হয়, তাহলে সে বলটা কি বাউন্স করবে? করবে না, কারণ কি ওটা বালির মধ্যে বসে যাবে। তার মানে আমরা কি হচ্ছে কি দেখতে পাচ্ছি যে এখানে প্রতিক্রিয়া তো হলো না, কিন্তু প্রতিক্রিয়া হয়নি এরকম ব্যাপার নয়, মানে এনার্জি লস হয়ে গেছে এরকম ব্যাপার নয়, ওই কাইনেটিক এনার্জিটা স্ট্যাটিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে বস্তুর মধ্যে বিদ্যমান থাকে। এরকমই আমরা যখন নিষ্কাম ভাবে কর্ম করি, তাতে এই আমাদের মনের মধ্যে যে ঊর্জা বা যে পরিবর্তন হয়, ওটা কি হয়, ওই ক্রিয়াটা ভক্তিতে বদলে যায়, ওটা ভক্তির একটা মানে এটা ডিভোশনাল এনার্জিতে, আপনার যে কাইনেটিক এনার্জি এখানে বা শরীরের থেকে বা মন থেকে বুদ্ধি থেকে যা ক্রিয়া হচ্ছে, সেটা কি হয় ভক্তির শক্তিতে বদলে যায়। ভক্তি একটা বিরাট বড় শক্তি, আধ্যাত্মিক মার্গে সফলতার জন্য ভক্তি ছাড়া সম্ভবই না। সেটা আসবে কোথেকে? সেটা আসবে এই যখন আমরা আমাদের বর্ণ আর আশ্রম ভিত কর্মকে নিষ্কাম ভাবে পালন করবো, এই সিদ্ধান্তটা একদম বিজ্ঞান ভিত্তিক। এই জন্যই যে এই মাইন্ডকে চেঞ্জ করতে হলে বা ভগবানের দিকে নিতে হলে প্রথম অবলম্বন হচ্ছে যে এই নিষ্কাম কর্ম বর্ণ এবং আশ্রমভিত কর্মকে নিষ্কাম কর্ম। এখন যেখান থেকে যেটা প্রারব্ধ, তাহলে প্রারব্ধ কর্তৃক আসলো, এই যে আমরা কর্মগুলো করছি, এই কর্মগুলো সকাম ভাবে করছি কি নিষ্কাম ভাবে করছি? যখন এটা নিষ্কাম ভাবে করবো, কিছু কিছু তার তো ফল তখন সেই সময় দেখতে পারবো, মন শুদ্ধ হচ্ছে, এর কিছু অংশ আমার প্রারব্ধ কিতেও জমা হবে, শুভ কর্মের মধ্যে জমা হবে। যখন আবার একটা নতুন শরীর পাবো, মনে করুন এই শরীরটা পুরোটা কাজ করতে মানে আত্মজ্ঞান হলো না ভাই ভগত, তখন ওই শুভ কর্মগুলো ফল দিয়ে আবার আমার মধ্যে প্রেরণা দেবে, ছোটবেলা থেকে ভগবানের দিকে মন নাও, ভগবানের কথা চিন্তা করো, নামকান করো, এইভাবে কর্ম নাশ হয় না। তাই কর্ম বদলাতে থাকে, এনার্জি তো নাশ হয় না, সেটা ভক্তি ভক্তির দিকে বদলাতে থাকে। তারপরে সেই ভক্তি ভাবে যখন আমরা মেডিটেশন করতে থাকি বা যখন আমরা ভগবানের চিন্তা করি, ধীরে ধীরে মন আরো শুদ্ধ হতে হতে তখন সেটা নলেজ ফর্মেশন, ভগবানের স্বরূপ হচ্ছে এইটা। প্রারব্ধ আমাদেরকে এইভাবে, অজ্ঞান যতক্ষণ আছে প্রারব্ধ আমাদেরকে এইভাবে সহযোগিতা করে। প্রারব্ধ মানে আমারই পূর্বকৃত কর্ম, আমারই পূর্বকৃত কর্মে যেগুলো এখন ফল দেওয়ার জন্য উদ্ভূত হয়েছে অজ্ঞান দশায় এই মান্যতা দিয়ে। তাতে কি হবে, এই যে শরীর যাত্রার নিমিত্ত যে ধরনের প্রচেষ্টা আমরা করে থাকি, সবসময় মন মেদার চিন্তা লেগে থাকে যে এটা না হলে কি হবে, ওটা হলে কি হবে, এইটাকে একটু ভগবানের উপরে ছাড়তে হয়। কারণ কি, শরীর যখন একটা ভগবান দিয়েছেন তার সঙ্গে কিছু প্রারব্ধ জুড়ে দিয়েছেন, তাহলে সেই প্রারব্ধ অনুযায়ী যখন যেখানে যেরকম হওয়া হবে সেটা তো হবে, আহত সেখানে আমাদের কিছু প্রচেষ্টাও করতে হবে, কিন্তু কারণ কি প্রারব্ধকে ফলীভূত হওয়ার জন্য কিছু প্রচেষ্টা দরকার করতে হবে আমাকে, কিন্তু একটা মনের মধ্যে দুশ্চিন্তা কখনো থাকবে না, দুশ্চিন্তা কখনো থাকবে না। এটা হলে কি হবে, ভগবত নির্ভরতা হলে সবচেয়ে বড় হচ্ছে সুবিধা হতে হবে, মনের থেকে দুশ্চিন্তা চলে যাবে, নিজের উপরে একটা আমি না করলে কি করবে, এই কাজটা চলে যাবো, আমার সব কিছু করবে, কিন্তু এইটাকে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আত্মজ্ঞান হওয়ার আগে অব্দি এর পুরো উপযোগিতা আছে, কারণ সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে কেবল ভগবানের উপর নির্ভর করতে পারাটা, এটাও একটা প্রারব্ধের অন্তঃপাত। নিজের বিচার আছে, নিজের কর্ম আছে, কিন্তু এটা একটা প্রারব্ধের অন্তঃপাত। যখন এই প্রারব্ধের অন্তঃপাতে করতে যখন জ্ঞান হয়ে গেল, তখন সেই ব্যক্তি বুঝতে পারতে যে আরে যে কর্ম সঙ্গতি, কর্মের স্থান হচ্ছে শরীরে, আর কর্ম থেকে যে ফল হবে সেটা ভুগতে হবে শরীরকে, আমি তো শরীরও নেই আর আমি কর্ম দ্বারা উৎপত্তি হয়নি, আমার আত্মার উৎপত্তিও নেই, আত্মার নাশ হয়নি, উৎপত্তি শরীরে এবং সূক্ষ্ম শরীরের একবারই উৎপত্তি, সূক্ষ্ম শরীর একবারই উৎপত্তি, তারপর সেটাই ঘুরতে থাকে, জামা কাপড় বদলাতে থাকে আর কি, আর স্থূল শরীরটা একবার উৎপত্তি একবার নাশ হয়, এবং সেটা নির্ভর করে কর্মের উপরে, স্থূল শরীরটা কিভাবে আমরা যেভাবে কর্ম করছি তার অনুভূতি। কিন্তু যখন মানুষ জ্ঞানের দ্বারা জেনে নেয়, বুঝে নেয় যে কর্ম সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ, আত্মজ্ঞান প্রাপ্ত করতে হলে শুরু জীবনে নিষ্কাম কর্মের নিশ্চয়ই আবশ্যকতা আছে, কিন্তু আত্মার সঙ্গে কর্মের কোনো সম্বন্ধ, কারণ কি আত্মার বিদ্যমানতাতে শরীর কাজ করতে পারে, ইন্দ্রিয় কাজ করতে পারে, কিন্তু আত্মার সঙ্গে তার কোনো সঙ্গে সর্বতে অসংশ্লিষ্ট। এই জন্য তখন আর প্রারব্ধের প্রয়োজন নেই, প্রারব্ধ চিন্তা করার দরকার, সে নিশ্চয় হয়ে যায় যে আত্মা কোনো বাইরের জাগতিক কোনো বস্তু দরকার নেই, আর শরীরকে টিকে রাখার জন্য যিনি শরীর দিয়েছেন, এই শরীর এইভাবে জ্ঞানের পরে প্রারব্ধ মানে জ্ঞানের পরে আর প্রারব্ধের প্রয়োজন হয় না, প্রায় প্রয়োজন হয় না, কারণ কি মানুষ অনুভব করে নিয়েছে যে শরীরের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। হ্যাঁ শ্রাবণী মা কিছু বলবে, আবার কেটে যাচ্ছিল তাই জন্য আচ্ছা, এটা এখন আমার হাতের উপরে কিছু নেই মা, কারণ কি এই বাইরে ঝড় বৃষ্টি খুব হচ্ছে এখানে আর কি আজকে। আপনি প্লিজ একটু রিপিট করে দেবেন তাহলে, যখন হ্যান্ড রেজ দেখবেন একটু রিপিট করে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে যে জ্ঞানের পরে তখন আর প্রারব্ধের প্রয়োজন হয় না, কারণ কি তার তো তখন শরীরের সঙ্গে তাদাত্ম্যতা নেই, তিনি আত্মার সঙ্গে এক হয়ে আছেন, আত্মার সঙ্গে এক হয়ে থাকার ফলে কি হয় যে আত্মা তো সবার সাপোর্ট, তিনি সম্পূর্ণ ব্যাপক, এবং তখন তার থেকে কিছু পাওয়ারও নেই, কিছু হারাবারও নেই, তাকে বাড়েও না হাটেও না, তাকে সংস্কারও করা যায় না, উৎপন্ন করা যায় না, সেই জন্য তখন আর কোনো ক্রিয়ার আবশ্যকতা নেই। আর অজ্ঞান অবস্থায় বেঁচে থাকার জন্য, শরীরকে রক্ষা করার জন্য যেটুকু দরকার, সেটার জন্য প্রারব্ধের উপর নির্ভর করে চলবে, মানে ঈশ্বর, প্রারব্ধ বলতে আমি বলতে চাইছি ঈশ্বরের উপর নির্ভর করে চলতে পারলে তখন ভগবান তার ব্যবস্থা নিশ্চয়ই করে। এই জন্য এই জ্ঞানের পরে প্রারব্ধের আর প্রয়োজন হয় না। কারণ কি, শাস্ত্র বলেছে যে অজ্ঞানী হচ্ছে সৃষ্টির উপাদান কারণ। তাহলে সৃষ্টির অন্তঃপাতি এই শরীর, সৃষ্টির অন্তঃপাতি আমাদের প্রত্যেকেরই শরীর সৃষ্টির অন্তঃপাতি। এখন জ্ঞান হলে কি হয়, অজ্ঞান নাশ হয়ে যায়। যদি অজ্ঞান থেকে সৃষ্টি হয় তা অজ্ঞান নাশ হলে জ্ঞান হলে কি হবে, মানে কারণ চলে গেল, তাহলে কারণ চলে গেলে কার্যও থাকবে না, কিন্তু কিছুক্ষণ সময় কার্যটাকে একটু থাকে বা দেখা যায়, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, মানে টোটাল টাইম পিরিয়ডে যাবে। কারণ কি, ওইটুকু না হলে এই শরীরটা দিয়ে যে আর যেটুকু কাজে দরকার সেটা পুরো হবে না। সেই জন্য ভগবান ওইটুকুই রেখে দেন এবং তার দায়িত্ব তিনি নিয়ে না, তার দায়িত্ব তিনি নিয়ে না, এই জন্য তখন আর প্রারব্ধের দরকার হয় না। এই প্রপঞ্চের উপাদান, যেমন ঘটার উপাদান মৃত্তিকা, যখন মৃত্তিকাকে যদি আমি ঘর থেকে বের করে নিই তাহলে ঘর আর কোনো অস্তিত্বই থাকে না। যদি একটা লোকের কাছে একটা জামা কাপড় আছে, সেই কাপড় থেকে সে একটা একটা করে সুতো গুলোকে বের করতে থাকলো, তারপরে সুতো গুলো বের করলে তখন আর কাপড়ের কোনো অস্তিত্বই থাকে না। সেই রকমই জ্ঞান দ্বারা অজ্ঞান নাশ হয়ে গেলে তখন আর শরীরের সত্যত্ব বুদ্ধি থাকে না। এইটুকু এখানে বলার উদ্দেশ্য। কিছুদিন শরীরের প্রতীতি মাত্র, একে বলে বাধিত অনুবৃত্তি। আমি আগেও বলেছি বাধিত অনুবৃত্তি মানে যে একটা ঘরে আলমারি আছে, দুটো তিনটে, একটার মধ্যে বই, একটার মধ্যে কাপড় জামা, একটার মধ্যে অন্য জিনিস রাখা আছে, সেই ঘরটাতে কোনো কারণে আগুন লেগে গেছে। আগুন লেগে যাবার পরে সেই আলমারি ওই রকমই দাঁড়িয়ে আছে, তার মধ্যে জিনিসগুলো আপনি অ্যাপারেন্টলি ওই রকমই দেখতে পাবেন। হয়তো যেই আলমারিতে দরজাটা খুলতে যাবেন দেখবেন দরজার উপরে ছাই পড়লো, অথবা যে দরজাটা যদি বা খুললো লোহার দরজার ভেতরে কাপড়টা ধরলেন যে হাতে অ্যাশ আসলো, মানে কি যতক্ষণ পর্যন্ত না কেউ ওটাকে ধরছে ততক্ষণ ওটা ওই রকমই দেখা যায়। ওই রকমই জ্ঞানীর শরীরটা ওই বাধিত অনুবৃত্তি দিয়ে চলতে থাকে, খালি বাধিত অনুবৃত্তি দিয়ে চলতে থাকে। কিন্তু তার সঙ্গে তার কোনো, যেই মুহূর্তে তার ওই প্রারব্ধ শেষ বা তাকে ধরতে যায় কেউ, তখন শরীরটা ওই ছাইয়ের মতনই হাতে লাগে আর বাস্তবিক কিছু তার মধ্যে কোনো ক্রিয়া বা বাস্তবিক অস্তিত্ব তার থাকে না। এটা হচ্ছে অভিপ্রায় বলা। এইভাবে যে অজ্ঞান নাশ হলে তখন আর শরীরের প্রারব্ধের কথাও চিন্তা থাকে না মনের মধ্যে। যেমন আর এটা হয়েছিল কেন, কারণ কি, যেমন অধিষ্ঠান রূপে রজ্জুর জ্ঞান না থাকার জন্য আমরা ভ্রান্তিতে সর্প দেখছিলাম, এখন আমার অধিষ্ঠান জ্ঞান হয়ে গেছে তাই আর ভ্রান্তিতে যেমন সর্বশেষ জগৎ। এখন দৃষ্টান্ত দৃষ্টান্ত এটাই ভিন্নতা হচ্ছে, তার চেয়ে এই দৃষ্টান্তটা নেওয়া ভালো। যে যেমন মরুভূমিতে জল দেখা যায় কিন্তু যখন জল জ্ঞান হয়ে যায় তখনও সেখানে ওরকম চাকচিক্যতার প্রতীতি হয় কিন্তু জলের নেই সেটা নিশ্চয় থাকে। সেই রকমই জ্ঞানীর দৃষ্টান্ত, জ্ঞান একলা তো নয় তিনি, জগৎ সবার জন্য, জ্ঞানীর দৃষ্টিতে জগতের একটা প্রতীতি মাত্র থাকে কিন্তু তার মধ্যে কোনো পারমার্থিকতা সত্যতা বা কোনো উপযোগিতা বুদ্ধি তার দৃষ্টিতে থাকে না। প্রপঞ্চ শূন্যতা তো বলা যাবে না, কারণ কি সত্যের অপলাপ করে লাভ নেই। যে জ্ঞানী পুরুষটা যদি জগৎকে না দেখতেন তাহলে তো কোনো শাস্ত্র প্রণয়নই হতে পারতো না, না শঙ্করাচার্য তো কমেন্ট্রি লিখতেন, না বেদব্যাসী ব্রহ্মসূত্র তৈরি করতেন। কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে জগতের অস্তিত্বকে মান্যতা দিয়ে অজ্ঞানী জীবের দুঃখকে দেখে তারাও কি করে সংসার বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে তার রাস্তা ওনারা বলে। ওই জন্যই তাদের প্রারব্ধটুকু বাঁচিয়ে রাখেন ভগবান। দেহ এরকম প্রচমঞ্চ হওয়ার জন্য তখন কি হয়, যেমন জগতের মধ্যে সত্যত্ব বুদ্ধি থাকে না, সেরকম শরীর বা শরীরের প্রারব্ধের প্রতিও কোনো তার কোনো সত্যত্ব বুদ্ধি থাকে না। যিনি কি করবেন অথবা না করবেন দুটোর প্রতি তার কোনো মনে সংকল্প হয় না। কোনো যা কিছু ব্যবহারিক জগতে আসলো, যেটুকু কার্য হিসাবে আসলো সেটুকু করে দিয়ে বা সেখান থেকে সর্বদাই মন নিবৃত থাকে, মন নিজের জায়গাতেই থাকে। ভূখ পেয়াস লাগলে এটা নিয়ে একটা শঙ্কা উঠেছিল যে তিনি জ্ঞানেশ্বরী বিধাধারণ্যক উপনিষদে এসেছিল, জ্ঞানেশ্বরীর দিয়ে কোনো শাস্ত্রীয় ধর্ম কাজ হবে না, সে না খেয়ে থাকবে, খেয়ে থাকবে খাবে না খেয়ে চলে থাকবে, এখন তাহলে খাওয়ার জন্য কাজ করতে হবে না, বলতো সে গিয়ে কোথাও ভিক্ষা দাঁড়াবে, যদি দিল পেলো না পেলো কেন, তাহলে সে যদি ভিক্ষা করতে যেতে পারে তাহলে কেন নিত্য কর্ম করতে পারবে না, শাস্ত্রীয় কর্ম কেন করতে পারবে না? এখন ভগবান ভাষ্যকার বলছেন দেখো ক্ষুধাটা একটা ব্যাধি, আর ওটা হচ্ছে অনিয়ত, মানে খিদে পেলে খাবো না পেলে খাবো না, শরীরের সঙ্গে অত তাদাত্ম্য থাকে না তো কখনো দিন খিদে পেলো ঠিক আছে একটু ভিক্ষা করে, কিন্তু নিত্য কর্ম মানে হচ্ছে তখন মান্যতা দিতে হবে, কি মান্যতা দিতে হবে, যে আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমি মানুষ আমি এই, তারপরে আমার জন্য শাস্ত্রে এই কর্মবিধান করেছে, আমাকে ওই সময়তেই ওই কাজ করতে হবে, নিত্য কর্ম মনমর্জি করলে হবে না। সেই জন্য ওই নিত্য কর্ম করা সম্ভব হয় না, কারণ কি অত শরীরের সঙ্গে তাদাত বা নিয়মের সঙ্গে বা সময়ের সঙ্গে তাদাত্মতা থাকে না, কিন্তু মানে অনেক জন্মের একটা অভ্যাসের জন্য এই জন্মের লম্বা অভ্যাসের জন্য ক্ষুধা একটা ব্যাধি, তার কিছু যখন কখনো কোনো সেই ফিলিং মনের মধ্যে আসে তখন হয়তো উঠে গিয়ে কিছু ক্ষেত্র থেকে বা দোকান থেকে গ্রামে গিয়ে দু তিনটে ঘর ভিক্ষা করলো, আবার তার নিজের মতন থাকে। এত চরাচরণিকেতাস্য যতই যার দীক্ষিক হবে, কখনো চরণিকেতনে থাকেন কখনো অচরণিকেতনে থাকেন। চরণিকেতন হচ্ছে যেখানে আমরা কাজ করি, কিন্তু পারমানেন্ট হয়তো যেখানে আমার স্থায়ী ঘর, এখন তারা চাকরি বাকরি নেই, এখন তারা কিছু করার নেই, তার স্থায়ী ঘরে বিদ্যমান থাকে, হামেশা মানে নিজের পূর্ণ স্বরূপেই বিদ্যমান থাকে, আর বাকি তার কখনো কখনো প্রয়োজন হয় ভোগ পেঁয়াজ কিছু লাগে শরীরের ধর্ম একটু ভিক্ষা করে নিয়ে খেয়ে নেয় জন্য, আর তখন কোনো শাস্ত্রীয় কর্ম করা তার জন্য সম্ভবই হয় না, কারণ মনে সেরকম কোনো সংকল্প থাকে। শুধু আরেকটা যুক্তি দিয়েছেন এখানে যে প্রারব্ধ কর্ম যে থাকে না তার পেছনে কারণ হচ্ছে শ্রুতি বলেছে মানে তিনটি সতী সপ্তমী হচ্ছে মানে এইটা হলে তখন এই স্থিতি হবে, এই কন্ডিশনটা ফুলফিল করলে তবে এটা হবে, এই স্থিতিতে আসবে। এখন অবর মানে নিকৃষ্ট আর পর মানে উৎকৃষ্ট, এই নিকৃষ্টতারও একটা একটা করে উপর দিকে উঠতে হয়, মানে মনে করেন আমি স্বর্গটা কিন্তু আমাদের মনুষ্য লোকের থেকে উৎকৃষ্ট, কিন্তু সেখানে গেলে কিন্তু আমার কর্ম ক্ষয় হয় না পুরো। আচ্ছা স্বর্গ লোকের থেকে আবার উৎকৃষ্ট, বাকি নিচের জগৎ তো আরোই হবে না কিছু, তারপরে স্বর্গলোকের থেকে ওপরের লোক হচ্ছে ব্রহ্মলোক, সে ব্রহ্মলোকে গেলেও কিন্তু পুরো কর্ম ক্ষয় হবে না, আবার সেখান থেকে ফিরে আসতে হতে পারে অথবা ক্রমমুক্তি হতে পারে। এই জন্য এই পর অবরের বিচারটাকে আর একটু বাড়াতে হয় আর কি, এটা তখনই একমাত্র হওয়া সম্ভব, ঠিক আছে নিচে ধীরে ধীরে ধীরে ধীরে, যখন এই ছর অক্ষরের পিছনে যিনি পুরুষোত্তম তত্ত্ব নির্গুণ নিরাকার সেই তত্ত্বের অপরোক্ষ অনুভূতি হয় তখন সমস্ত কর্ম একদম চলে যায়, তখন সমস্ত কর্ম একদম চলে যায়, তিনটে কাজে তখন ভিদ্ধাতে হৃদয় গ্রন্থি জ্বর আর চেতনের যে গাঁঠ লাগিয়ে মিলিয়ে ফেলছিলাম আর তখন সেটা মিলবে না, সেটা মিলছে কি মিলছে না সেটা বোঝার জন্য ভগবান কিছুদিন শরীরটাকে দেখে দেয়, যে যে আমার কাজ করতে গিয়ে তাতে কর্মের অহংকার আসছে কি আসছে না সেটা কখন বুঝতে পারবো, যখন কর্ম করব, কর্ম না করে চুপচাপ বসে থাকলে সেটা বোঝা যাবে না। সেরকমই জ্বর আর চেতনকে সে মেলাচ্ছে কি মেলাচ্ছে না বা সেটা সন্দেহটা গেছে কি গেছে না এইটা মুখে দৃঢ় করার জন্য কিছুদিন তার শরীরটা চলতে থাকে। সিদ্ধান্তে সর্ব সংশয়, জাগতিক বস্তু সম্বন্ধে ওটা কি এটা কি ওখানে কিছু, এই কোন রকমের কোন সন্দেহ তার মনের মধ্যে থাকে না, ব্যাস এক ঈশ্বর এক ব্রহ্ম বা এক আমি পুরো সংসারে বিদ্যমান, এছাড়া কিছু নেই সংসারে, এইভাবে দৃঢ় নিশ্চয় হয়ে যায়। তার ফলস্বরূপ কি হয়, সিয়ান্তে তস্য কর্মণি, তার ক্রিয়মান কর্ম সঞ্চিত কর্ম এবং প্রারব্ধ কর্ম তিনটে কর্মই একদম ক্ষয় হয়ে যায়। তার ভগবান শ্রীকৃষ্ণ তো জ্ঞানাগ্নি সর্ব কর্মণা ভস্মসাৎ করিতে একদম ভস্ম করে দেয়, জ্বালিয়ে ভস্ম করে দেয় ভগবদ গীতায় বলেছে। তাই জন্য কখন হবে এই খেয়াল রাখতে হবে যে নিকৃষ্ট আর উৎকৃষ্টতার লেভেলটাকে ধীরে ধীরে উপরে উঠাতে হবে, ওখানে কিন্তু ভগবান ভাষ্যকারী এই যে অপরোক্ষ অনুভূতি, এই অপরোক্ষ অনুভূতি হলেই তখন মানুষের সমস্ত কর্ম ক্ষয় হয়। ভগবদ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় বলেছেন রসবর্জ্য রসপিয়স্য পরম দ্রষ্টা নিবর্তাতে, ঠিক আছে জাগতিক বস্তু সম্বন্ধে কোনো ইচ্ছা মনে জাগছে না বা এটা ভালো না এটার কোনো উপযোগিতা নেই, কিন্তু ওই বস্তুটার মধ্যে ভালো কি ছিল বা কি আমার অনুভব হয়েছিল সেটা তখনও পুরো যায় না, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসোবর্জ্য রসোপিয়াস্য পরম দ্রষ্টা নিবর্তন্তে। বিষয় থেকে তো মন উঠে আসে, বিষয় নিরাহারস্য যখন বিষয়কে গ্রহণ করবেন না জেনে যাবে, পরন্তু সে বিষয়ের মধ্যে কি রস ছিল বা এটার মধ্যে কি লাভ ছিল সেই যে একটা ছাপ মনের মধ্যে থেকে গেছে সেইটা পুরো তখনও যায় না। কখন যাবে? যে পরম দ্রষ্টা নিবর্তাতে, যখন সে পরম সত্যকে বুঝে নেয়, পরম সত্যকে তার মধ্যে স্থির করে নেয়, তখন সেটা একেবারে চলে যায়। ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ে স্থিত প্রজ্ঞের লক্ষণ বলতে গিয়ে ভগবান এটা বলেছেন আর কি, বিষয়াবিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসোবর্জ্য রসোপিয়স্য পরম দ্রষ্টা নিবর্তাতে। এইভাবে এই একদম মানে ভগবানের নাম করছি কিন্তু বিষয়ের থেকে পুরোটা মন যাচ্ছে না, তারপরে করতে করতে ভগবানের মন লাগলো, বিষয়ের প্রাপ্তির ইচ্ছা হচ্ছে না কিন্তু এটা ভালো এটা মন্দ এই বুদ্ধিটা তখনও যাচ্ছে না। তারপরে যখন পুরো নিজের স্বরূপ হিসাবে ব্যাপক হিসাবে অনুভব হয় তখন কি হয়, বিষয়ের থেকে মানে বিষয়ের কোনো সত্যত্বই বুদ্ধি মনে থাকে না, সেই রসটাও তখন মন থেকে চলে যায়। এই জন্য তসমিন দৃষ্টিয়ন্তে চাষে কর্মাণি তসমিন দৃষ্টি পরাবরে। এখানে এখানে তো শ্লোকের মধ্যে বলেছেন যেহেতু এখানে বহু বচন দিয়ে নিষেধ করেছে তার মানে তিনটে কর্মই নাশ হয়ে যায়। তবুও এই যে মানুষ বলে যে না প্রারব্ধ আছে প্রারব্ধ আছে, এই লোকটা কালকে এখানে আমি ছেড়ে দিয়েছিলাম, উচ্চতে অজ্ঞের বলাচ্ছ্বয়াগম বেদান্ত মতহানম চত জ্ঞানম ইতি শ্রুতি। যে তবুও অজ্ঞানী লোক বলপূর্বক, মহারাজ প্রণাম, এটা অন্য শ্লোকে যাচ্ছি তার জন্য আপনাকে বিরক্ত করছি, এই যে বললো পর ও অবর দৃষ্ট হলে পরে, হ্যাঁ পর অবর না পর অবর না না দুটো না দুটো না, ধীরে ধীরে অবরের থেকে পরে সৃষ্ট দর্শন হল পরে তসমিন দৃষ্টি পরাবরে, মানে অবরের থেকেও পরে যিনি বসে আছেন তখন যাবে সবটা, দুটো একসঙ্গে হবে না। ও এখানে তাই করেছে, অবর থেকে যখন তিনি জায়গাটি একটু আরেকবার, হ্যাঁ হ্যাঁ তসমিন দৃষ্টি পরাবরে মুন্ডক উপনিষদে এসছে, মানে আমরা কেন কি আমাদের সিদ্ধান্ততে কেউ বলছে স্বর্গটাই শ্রেষ্ঠ কর্মের মাধ্যমে, তারপরে বলছি ব্রহ্মলোক শ্রেষ্ঠ, কিন্তু তারপরে যখন আমরা জ্ঞান কাণ্ডে পৌঁছে তখন বলছে না স্বর্গ অনিত্য ব্রহ্মলোক অনিত্য ভগবান বলেছেন ব্রহ্ম ভুবনাত্মক, কিন্তু আমরা প্রথমে তো তাকে ধরতে পারছি না নির্গুণ নিরাকার নির্বিশেষ বাণিজ্য স্বরূপকে, কিন্তু শাস্ত্র থেকে যেটুকু জানতে পারছি ঠিক আছে প্রথমে শাস্ত্রীয় কর্ম আচরণ করে সেই ভাবটা মনে, ধীরে ধীরে ধীরে ধীরে এই পরের থেকে যে শ্রেষ্ঠ অবরের থেকে যে পর অবরের থেকে পান মানে এমন এমনকি ঈশ্বর অব্দি মন থেকে চলে যাবে, শুধু নির্গুণ নিরাকার নির্বিশেষ যাকে যার জন্য বললাম পুরুষম তৎ পুরুষোত্তম তত্ত্বর যে জ্ঞান সেইটা হলে, কারণ ভগবান নিজে পঞ্চদশ অধ্যায় বলেছেন যে ছয় সর্বাণী ভূতানি অক্ষর অক্ষর আর অক্ষর থেকে ছয় অক্ষর থেকে পরে জিনিস সেই হচ্ছে পুরুষোত্তম। এই জন্য এই যে অবরে আর স্বরূপ রূপী যে নির্গুণ নিরাকার নির্বিশেষ তত্ত্ব, কারণ ঈশ্বরের মায়া উপাধি আছে আর কি, যদ্যপি ঈশ্বর কোন জীব নন কিন্তু মায়া উপাধি আছে, ওই মায়া উপাধিটা ছেড়ে যাওয়া, উপাধি না সরাতে পারলে তো একত্ব অনুভব হবে না, উপাধি রাখলে আর একত্ব অনুভব হবে না, উপাধি চলে গেলে তখনই একত্রের অনুভব। ওই জন্য তসমিন দৃষ্টি পরে সতী সপ্তমী মানে এই কন্ডিশনটাকে ফুলফিল করলেই তখন কি হবে সম্পূর্ণ প্রারব্ধ পর্যন্ত চলে যাবে, নয়তো তো কি হয় এই যে স্বর্গের ফলটা কি আমার কর্মের ফল, ব্রহ্মলোকটাও কর্মের ফল, আর ঈশ্বরের সঙ্গে যাওয়া আসে সেটাও কর্মের ফল, কিন্তু এইটা কোন আত্মজ্ঞানটা কোনো কর্মের ফল না আত্মজ্ঞানটা, কারণ আত্মজ্ঞান সব সময়তেই আছে, আমি জানতে পারছিলাম না খালি বুঝতে পারছিলাম না খালি, ব্যাস এই বোঝার মনে শুদ্ধ হচ্ছে না এখন সেটাকে ভালো করে বুঝতে পারছি, যদি এটাও অন্য কর্মের ফল মতন হতো তাহলে এই আত্মজ্ঞান একদিন চলে যেত নাশ হয়ে যেত, কিন্তু শাস্ত্র তো বলছে না, কারণ কি যেটা উৎপত্তিশীল সেটার বিনাশ হবে, কিন্তু এই আত্মজ্ঞানটা উৎপত্তি জ্ঞান থেকে আত্মজ্ঞান পড়লে বা বেদান্ত পড়লে আত্মজ্ঞান উৎপত্তি হবে এরম ব্যাপার নয়, আত্মা সম্বন্ধিত বোধ আমার সবারই আছে খালি যেইটুকু ছিল না যে আমার অসংখ্য ব্যাপক ওইটা স্পষ্ট হয়ে যায় শাস্ত্র, আর সেটা অনুভবে আসে। এই জন্য এখানে অবর থেকে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে হবে, আর লাস্টে গিয়ে যার পরে আর কোনো পুরুষাত্মা পরম কিঞ্চিত সাকাশ ঠাসা পরাগতি, ওই পুরুষের পরে আর কিছু নেই, শাস্ত্র নিজেই বলে এক জায়গায় রূপ দেবে সেটা হচ্ছে পূর্ণত্ব পুরুষ, এই পূর্ণরূপের অনুভব হলে তারপরে আর কিছু নেই। এই জন্য এই স্থিতিতে আসলে তখন সবকিছু জ্বলে যায়, তখন সবকিছু চলে যায় আর কি। সেই অন্তে চাষে কার মানে এই অভিজ্ঞতা। এখন তবু অজ্ঞানী জীবেরা প্রারব্ধের মান্যতা দিয়েছে, যে কারণ কি, যে প্রারব্ধ না থাকলে কর্ম না বা কর্মের ফল না থাকলে তা তো হতে পারে না, তো শাস্ত্র বলছে। কিন্তু এখানে বলছে যদি জ্ঞানের পরে যদি আমরা প্রারব্ধকে মান্যতা দিই, জ্ঞানের পরে যদি আমরা প্রারব্ধকে মান্যতা দিই তাহলে দুটো দোষ হবে। দুটো দুটো দোষ কি হবে, যে মানে কি হচ্ছে, তখন ওই শরীর আর তার কর্মের সঙ্গে তখন মন থাকছে, কিন্তু সেটা তো থাকছে না, শরীর মিথ্যা নিশ্চয় হয়ে গেছে, সেটা থাকবে না। কিন্তু যদি আমরা জ্ঞানের পরে প্রারব্ধকে মান্যতা দেওয়া হয় তাহলে কি হবে, যে জ্ঞানের জ্ঞান লাভের পরে আর মুক্তি কোথার থেকে হবে, তা তো প্রারব্ধেই ভুগছে, সে এই দোষ এসে যাবে। আর কি হবে, যে জ্ঞানের পরে যদি প্রারব্ধ থাকে তাহলে অদ্বৈত সিদ্ধান্তের হানি, তুমি তো একটাই তত্ত্বকে মানো, আর প্রারব্ধ বলে আরেকটা তত্ত্বকে বস্তুকে তোমাকে মানতে হবে। এই যে দোষগুলো আসবে সিদ্ধান্তের উপরে, সেটা থেকে নিরাকরণ করার জন্য, সেটাকে হাঁটাবার জন্য জ্ঞানের পরে কেবল জ্ঞানই থাকে, কোনো জ্ঞানীও থাকে না। আর ওই জ্ঞান সম্বন্ধে প্রারব্ধ সম্বন্ধে কোনো বস্তুও থাকে না। ঠিক আছে, দেখা যাচ্ছে শরীর চলছে সেটা অজ্ঞানের দৃষ্টিতে, জ্ঞানীর দৃষ্টিতে শরীর নেই, জ্ঞানীর দৃষ্টিতে কোনো ক্রিয়াও নেই। এরপরে এখানে বলেছেন কি, যদিও অজ্ঞানী অবস্থায় বা অজ্ঞানী জীবেরা এই প্রারব্ধকে মান্যতা দিয়েছে, কিন্তু বেদান্ত কোথাও কোথাও শ্রুতিতে বলাও আছে যে, কারণ কি, তাবদেব চিরম যাবত না বিমুখী অথ সম্পদে শান্ত শক্তি আছে, তদ্দিন পর্যন্ত তাকে শরীরের সাথে দেখতে পাওয়া যায় আর কি। বলার উদ্দেশ্য যতদিন পর্যন্ত না ওই শরীরের জন্য ভগবান যেটুকু কর্ম নির্দিষ্ট করে রেখেছেন সেই কাজটুকু পুরো হচ্ছে, সেই এই যেই কর্মটা নির্দিষ্ট করে রেখেছেন এইটাকে প্রারব্ধ বলে ধরতে হবে আর কি। ওই জন্য বলা হয়েছে, কিন্তু সেটা জ্ঞানীর দৃষ্টিতে না, সেটা অজ্ঞানীর দৃষ্টিতে। জ্ঞানীর দৃষ্টিতে তার শরীর তখন কোনো কাজ নেই, জ্ঞানীর মনে কখনো এটা ভাবনা আছে না আমি এই এই কাজটা করছি বের থেকে ফলের বের থেকে, কিছু না, এটা ঈশ্বরের ইচ্ছাতে তিনি যেটুকু তার মধ্যে প্রেরণা দিয়েছেন বা যেটুকু নিয়ে বাঁচিয়ে দেখেছেন সেই দিয়ে শরীরের যেটুকু কাজ করে শরীর করতে থাকে। কিন্তু জ্ঞানীর দৃষ্টিতে প্রারব্ধ গুলো কিছু থাকে না, কারণ যদি জ্ঞানের পরে, ধ্যান খোল দেখবেন, জ্ঞানের পরে যদি প্রারব্ধকে মানা হয় তাহলে জ্ঞানের মূল্যই থাকলো না, তাহলে শাস্ত্রের উপযোগিতাই থাকলো না, আর তারপরে কি মূল বেদান্ত সিদ্ধান্তের হানি হয়ে যায়। এই জন্য মুখ্য রূপে জ্ঞানের পরে প্রারব্ধকে মানা হয়নি, জ্ঞানের আগে বা অজ্ঞান অবস্থায় প্রারব্ধের উপযোগিতা আছে। এই পর্যন্ত তো মানে সিদ্ধান্তকে পুরো করে বলে এলেন, কিন্তু এইখানে পৌঁছবার জন্য সাধন কি করতে হবে আমাদের, সেইটা নিয়ে এবার আগে বলবেন তিনি। এবার ভগবান শঙ্করাচার্য এবার যে পণ্ডটা, যেগুলো আমরা যোগ দর্শনে যে নামগুলো আমরা শুনি সেই নামগুলো এবং সেখানে তার সেগুলো তার অর্থ কি সেটা যোগ দর্শনে বলা আছে, কিন্তু এই বেদান্ত বিচার করতে গিয়ে, কারণ যোগ দর্শনে যা কিছু বলা আছে সেগুলো দেখবেন যে আসন, আসন মানে কি, শরীরকে সাধনের অনুকূল করে বানিয়ে রাখার জন্য, সুস্থ রাখার জন্য এটা দরকার। তারপরে হচ্ছে প্রাণায়াম, সেও শরীরের মধ্যে, তারপরে মনসংযম, সেটাও শরীরের মধ্যে, মানে স্থূল আর সূক্ষ্ম শরীরের চিন্তার মধ্যেই তাকে সাধনের অনুকূল বানাবার জন্য যোগ দর্শন আছে। সামান্য সাধকের জন্য একদম আবশ্যকতা আছে, এটা অনাবশ্যক কখনো নয়, আবশ্যকতা আছে। কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে যখন আত্মনিষ্ঠা স্বরূপের নিষ্ঠা আসতে থাকে, তখন আমাদের এইগুলো কিভাবে বিচার দৃষ্টিটাকে কিভাবে ঘোরাতে হবে সেইটা বোঝাবার জন্য তিনি এখানে এই আত্মনিষ্ঠা আসার পরে যোগের শব্দগুলোর কিভাবে অর্থ করতে হবে সেটা বলাবার জন্য আগের গ্রন্থ পাক। কিন্তু এটার মানে এই নয় যে তিনি পাতাঞ্জল যোগ দর্শনকে অস্বীকার করেছেন, নিজেই বলেছেন যে সাধক অবস্থায় পাতাঞ্জল যোগ দর্শনে দশটাঙ্গ যোগ আছে তার খুব উপযোগিতা আছে, যে কোনো সাধক মার্গে সাধন মার্গের জন্য। কালকে আমি বলছিলাম যে একটা যে যোগের যেগুলো অন্তরায় ব্যাধি স্থায়ন সংশয় প্রমাদ আলস্য দর্শন এইসব যে নটা দিয়েছে যেগুলো আছে, কিন্তু মুখ্য কি হচ্ছে, যোগ দর্শনের লাস্ট যোগ শব্দ হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ। আর বেদান্তের ফার্স্ট শব্দ হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ, মানে চিত্তবৃত্তি যদি নিরোধ করো তারপরে তুমি শ্রবণ মননের জন্য মনকে স্থির করলে শুনলেই সেই জিনিসটা মনে বসে যাবে আর কি, চিত্তবৃত্তি নিরোধ না হলে হবে না আর কি। সেই জন্য এখানে ওই প্রথম দিকটাতে তো যোগের শব্দগুলো যেরকম অর্থ আছে সেই অর্থই নিতে হবে। তারপরে যখন জ্ঞান নিষ্ঠা এসে যাবে তখন সেই শব্দের অর্থগুলো কিভাবে বদলাতে থাকবে সেটা বোঝাবার জন্য তিনি এবার ভগবান শঙ্করাচার্য এবার আগের ভাগবত ভাগে আসছে, 15টা সাধন বলবেন তিনি। ত্রিপঞ্চাঙ্গান্যথো বক্ষে ত্রিপদেশনমেব তু তৈশ্চ সর্বৈ সদা কার্যম নিদিধ্যাসনমেব তু ত্রিপঞ্চাঙ্গান্যথো বক্ষে পূর্বোক্তশ্চ লব্ধি লব্ধয়ে তৈশ্চ সর্বৈ সদা কার্যম নিদিধ্যাসনমেব তু ত্রিপঞ্চাঙ্গান্যথা বক্ষে পূর্বোক্তস্য হি লব্ধয়ে তৈশ্চ সর্বৈ সদা কার্যম নিদিধ্যাসনমেব তু। এইটার জন্য আমি সীতা শ্রী আমাদের সীতা শুভাদিত্যকে বলেছিলাম এই জায়গাটাকে দেখো কিরকম যোগের শব্দগুলোকে বেদান্তের সাধনার উপর দিকে উঠে, সামান্য অবস্থাতে যোগের সামান্য সন্দেশেই থাকবে কিন্তু শেষের দিকে ধীরে ধীরে যত উঠতে থাকবে তখন এই অর্থগুলো ধীরে ধীরে কিভাবে বদলাতে থাকবে মানে তার বিষয়টা কিরকম হবে তিনি বলছেন 15টা কি পঞ্চাঙ্গ মাত্র 3 × 5 = 15 অন্যথা বক্ষে, এটাকে আমি একটু অন্যভাবে বলবো বলবো কি জন্য বলবো, তেইশ মানে পূর্বোক্ত লব্ধে আগে যেগুলো বলে আসলাম যে জ্ঞানের কথা বলে আসলাম সেই জ্ঞানকে প্রাপ্ত করার জন্য, সেই জ্ঞানকে প্রাপ্ত করার জন্য অথ পূর্বোক্তস্য লব্ধেই লব্ধে, এই যে পূর্বোক্ত যে জ্ঞানের কথা বলা হলো ওই জ্ঞানের চরম সীমায় পৌঁছাবার জন্য কি করতে হবে কিভাবে পৌঁছাতে পারবো তার জন্য ত্রিপঞ্চাঙ্গানি ত্রিপঞ্চাঙ্গানি অথ বক্ষে মানে আমি পঞ্চ কি বলে 15টা অবয়বের কথা বলবো, 15টা স্টেপের কথা বলবো এখানে বাইরে বলতে পারেন পঞ্চাঙ্গানি বক্ষে অথ বক্ষে আমি এখন বলবো। তৈ সর্বহে মানে সেই সমস্ত গুলোর দ্বারা যে মনকে ভগবান স্থির নিজের স্বরূপে নিদিধ্যাসন মানে নিশ্চয় নিজের স্বরূপে স্থির থাকা সদা কার্যম মানে সেটা সর্বদা আমাদের করতে হবে, এই এই পঞ্চটা এইগুলো মানে সবসময় এগুলোকে অভ্যাস করতে হবে আর কি। যদ্যপি যোগ দর্শন অষ্টাঙ্গ যোগে প্রথমে বলা আছে যম এবং নিয়ম, আপনি যে মার্গেরই সাধন হোক যে মার্গেরই সাধক হোক যদি সাধনায় সফলতা প্রাপ্ত করতে চায় তাহলে যম নিয়ম ছাড়া কখনোই হবে না। আজকাল কত রকমের ক্যাম্প লাগবে, এখানে হবে ধ্যান শিবির হবে, তাতে কিছুক্ষণ সময়ের জন্য মন শান্ত হবে কিন্তু সেখানে স্থির থাকা যাবে না যতক্ষণ পর্যন্ত না সেটা যম আর নিয়ম দিয়ে পুষ্ট হবে। মহর্ষি পাতাঞ্জল যে যমের কথা বলেছেন আর কি সেটা হচ্ছে অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্যের অপরিক্রম, এইগুলো যদি আমরা প্রথম জীবনে পালন না করতে পারি। তারপরে নিয়মের মধ্যে বলেছেন শৌচ সন্তোষ তপ শ্রদ্ধা ঈশ্বর প্রণিধান আর নিয়ম, এগুলো হচ্ছে নিয়মের কথা বলেছেন কিন্তু এইগুলোকে প্রথমে তো আর মানে হার্ড অ্যান্ড ফাস্ট ম্যান্ডেটারি এগুলো ছাড়া সাধন জীবনে এগোনোই যাবে। ঠিক আছে, সামান্য ঘরে থেকে আমরা যতটুকু করতে পারি সেটাকে পালন করলে তবেই ভগবানের মন লাগবে, নয়তো ঠিক আছে থাক ভগবানকে ভোগ লাগ দেওয়ার কাজ করে আবার অফিস যাওয়ার ছিল চলবে কিন্তু নিরন্তর ভগবানকে মন ভগবানের মন লাগিয়ে রাখতে হলে এই জিনিসগুলোকে একটুখানি দরকার। এখানে যেহেতু এতটা তিনি বলে এসছেন এবং লক্ষ্যকে দেখিয়ে দিয়েছেন এই লক্ষ্যকে প্রাপ্তি করতে গেলে উনি প্রতিজ্ঞা করছেন একমাত্র আমি তোমাকে 15টা সাধনের কথা বলবো, 15টা অবস্থার কথা বলবো, এইটা সবসময় অভ্যাস করতে হবে। কেন অভ্যাস করতে হবে? নিজের আত্মভাবে স্থির থাকার জন্য। 15টা অবয়বের কথা বলবো এই নিদিধ্যাসনের মাধ্যমে মানে নিদিধ্যাসন মানে নিশ্চয় করে স্থির থাকা, তাতে এই নিশ্চয় করে স্থির থাকার জন্য এইগুলোকে করতে হবে। কেন করতে হবে? ওই যে বলেছে যে পূর্বোক্তস্য হি লব্ধে, যে পূর্বোক্ত আত্মস্বরূপের কথা আমি বলে এসেছি, দেখুন 24 থেকে 28 নম্বরে আত্মস্বরূপের কথা বলে এসেছেন তিনি যে ব্রহ্মৈবাহম সম শান্ত সচ্চিদানন্দ লক্ষণ নির্বিকার নিরাকার নিরাবদ্যহি অহম অব্যয় নিরাময় নিরাভাস নির্বিকল্প অহম তত নির্গুণ নিষ্ক্রিয় নিত্য নিত্য মুক্ত অহম অচ্যুত নির্মল নিশ্চল অনন্ত শুদ্ধ অহম অজরো মর। এই যে আপনি যে স্বরূপের কথা এখানে বলে আসছেন এই স্বরূপকে আমরা উপলব্ধি করতে হলে যুক্তির দ্বারা যতই আমি শাস্ত্রকে বুঝি কিন্তু তাকে তার মধ্যে স্থির থাকতে হলে কিছু সাধন করতে হয়। সেই সাধনগুলোকে তিনি এখানে বলেছেন যে সেটা হলো কোনটা সাধন বলবেন বলে প্রতিজ্ঞা করেছেন। আর তারপরে সেটা কি করতে হবে বলছে, নিত্যাভ্যাসাদরিতে প্রাপ্তি না ভবেত সচ্চিদাত্মন তসমাত ব্রহ্ম নিদিধ্যাসেত জিজ্ঞাসু শ্রেয়সে চিরম। নিত্যাভ্যাসাদরিতে প্রাপ্তি না ভবেত সচ্চিদাত্মন তসমাত ব্রহ্ম নিদিধ্যাসেত জিজ্ঞাসু শ্রেয়সে চিরম। নিত্যাভ্যাসাত উড়িতে প্রাপ্তির না ভবেত সচ্চিদাত্মন না ভবেত তসমাত ব্রহ্ম নিদিধ্যাসেত জিজ্ঞাসু শ্রেয়সে চিরম। যে কোনো আমরা ছোটবেলার থেকে বাচ্চাদেরকে শেখাই স্কুল, রোজ স্কুল যাও, রোজ স্কুলে যেটা ক্লাস দিই সেটাকে রোজ পড়ো, একটা যেই যেই জিনিসটাকে আমি জীবনের লক্ষ্য হিসেবে প্রাপ্ত করতে চাই তার একটা অভ্যাস নিরন্তর আমাদের করতে হবে। এই জন্য শাস্ত্র বলে রোজ নিত্য কর্ম বলে নিত্য কর্ম মানে রোজ সকালে উঠে ওই কাজটা তোমাকে করতেই হবে, করতেই হবে। এখন সেই নিত্য কর্মেরও মানে স্টেপ আছে আর কি, আমি কোন স্টেপে আছি সেখান থেকে আমার নিত্য কর্ম। যখন গুরুকুলে ছোটবেলায় বাচ্চা ছোটবেলায় স্কুলে যায় তখন তার নিত্য কর্মের মধ্যে পড়বে, সকালবেলা উঠবে স্নান জ্ঞান প্রাপ্ত করতে এসছে, কারণ আত্মার স্বরূপকে জানার জন্য। এই জন্য এখানে বলছেন জিজ্ঞাসু, যে আত্মজিজ্ঞাসা যার তত্ত্ব অন্বেষী সাধকের জন্য, তত্ত্ব অন্বেষী সাধকে কি করতে হবে তাকেও নিত্য অভ্যাস করতে হবে। নিত্য অভ্যাস কারণ কি, নিত্য রীতি মানে বিনা ঋত, নিত্য অভ্যাস ছাড়া সচ্চিদানন্দের প্রাপ্তি হওয়া সম্ভব। কারণ কি, মন যে হয় না এই যে মেটেরিয়ালিস্টিক থট চিন্তার মধ্যে এমন ভাবে ঢুকে থাকে যে সেখান থেকে বেরোতে চায় না আর কি। তো সেখান থেকে মনকে বের করে আনতে গেলে নিত্য অভ্যাস দরকার। রোজ একটা, প্রথম তো হচ্ছে রোজ একটা নির্দিষ্ট সময়ে এইটুকু সময় আমি চুপ করে নিজের জন্য বসবো, বাকি জগতে যা কিছু হয়ে যায় 5 মিনিট 10 মিনিট এইটুকু একটা দরকার, এছাড়া এই অভ্যাস ছাড়া হবে না আর কি। নিত্য রোজ চাই একটা নির্দিষ্ট সময় এত, তারপরে সেই সময়টা ধীরে ধীরে ধীরে ধীরে বাড়াতে হবে। কারণ কি, জীবনের লক্ষ্যটাকে এখন বদলে ফেলেছি, এখন আমি আত্মজ্ঞান প্রাপ্ত করতে চাই। ধর্ম অর্থ কাম ছেড়ে দিয়ে যখন আমি মুক্তির জন্য এগোবো তখন ধর্ম অর্থ কামের জন্য যেই প্রয়াসগুলো করছিলাম তার ফলে আজকে আমার মনের মধ্যে এটা, সেটা অনর্থক হয়নি, সেটা বৃথা যায়নি, কিন্তু তার ফলে আজকে আমার মনের মধ্যে এই জিজ্ঞাসা হচ্ছে, সেই সময় কিন্তু আমাকে এই ধর্ম অর্থ কাম নিমিত্ত যে প্রচেষ্টা করেছিল সেটাকে বদলে ওই যে নিত্য কোনো একটা করার অভ্যাস, সেই অভ্যাসটাকে নিত্য ওইটাকে বদলে দিতে হবে, তখন কি অভ্যাস করবো। সেই জন্য বলছেন নিত্য অভ্যাস আদরিত প্রাপ্তি না ভাবে চাচ্ছিল নিজের স্বরূপ, যদি সর্বদা নিত্য প্রাপ্ত কিন্তু তিনি অনুভবে আসবে না যদি বার বার বার বার তার কথা চিন্তা না করা। সেজন্য তসমাত ব্রহ্ম নিদিধ্যে আসে, এই জন্য নিজের ব্যাপকতার কথা, নিজের অসঙ্গতার কথা, রোজ কিছু না কিছু সময় বসে ওটাকে অভ্যাস করতে হয়, আমি অসঙ্গ আমি পূর্ণ আমি ব্যাপক, এরকম করতে করতে করতে করতে এটা নিত্য ভেতরে বিদ্যমান আছে, স্বাভাবিক রূপে সেটা অভিব্যক্ত হয়ে যাবে আর কি। এই জন্য এই নিদিধ্যাসন মানে হচ্ছে যে নিশ্চয় করে সেখানে স্থির থাকা। আর বেদান্তের আগে বলেছি বেদান্ত তো এই ওটাকে মান্যতা দেন এরম ব্যাপার না যে চোখ নাক কান বন্ধ করে ধ্যান ঠিক আছে তার দ্বারা মন একাগ্র হবে, আপনি এখন এখান থেকে একটা স্টেজ উপরে উঠে এসছেন আর কি, একটা স্টেজ উপরে উঠে এসে এখন চোখ নাক কান সব খোলা আছে কিন্তু মন এখন ওই সব যা কিছু দেখতে পাচ্ছে সবকিছুর মধ্যেই ওই একমাত্র শুদ্ধ স্বরূপ চেতন ভগবান বা ঈশ্বর বা শুদ্ধ চেতনকে দেখতে পাই। এই অভ্যাসটা করার জন্য একটা নির্দিষ্ট সময়ে একটা রোজ নিয়মিত ভাবে নিরন্তর দীর্ঘকাল সৎকার সেবিত নিরন্তর দীর্ঘকাল আর আদরের সঙ্গে ভালোবেসে সেটা যদি আপনি অভ্যাস করতে পারেন তাহলে ধীরে ধীরে ধীরে ধীরে ওটা অভিব্যক্ত বিদ্যমান আছে সেটা অভিব্যক্ত হয়ে যাবে। সেই জন্য বলছে, কারণ কি নিত্য অভ্যাস ছাড়া এটা হবে না। দেখুন শাস্ত্র আমাদেরকে মানে কি কোথায় যেতে হবে সেটাও দেখিয়েছে এবং সেটা প্রাপ্ত করার জন্য উপায়কেও দেখিয়েছে আর কি। সময় হয়ে গেছে সপ্তাহে দেখাচ্ছে, ঠিক আছে আজকে এখানেই রাখবো, এবার এই 15টা কি কি মানে নিয়ম পালন করে চলতে হবে সেটা কালকে বলবো। গুরুজি আজকে বলেছিলেন যোগ দর্শনে একটা সূত্র বলবেন যাতে চিত্ত প্রসাদিত থাকে, ওটা কালকে বলে দেবেন। এখন চিত্ত মৈত্রী করুণা মুদিত উপেক্ষা নামটা, ঠিক আছে ওটাকে, হ্যাঁ সাধনের জন্য যাতে আমার সাধনে মনটা লেগে থাকে, ঠিক আছে কালকে বলে দেবো। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি শান্তি। পুরাণানামালয়ম করুণানুমামি ভগবৎপাদম শঙ্করম। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ।